আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। কে বাঁশি বাজায় রে, মন কেন না চায় রে। আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। কে বাঁশি বাজায় রে, বাসি কি বিষের বাসি, তবু কেন ভালোবাসি। লগ্ন ভরে আড়াল থেকে রেখেছি বোরা হাসি। ওই বাসি কি বিষের বাসি, তবু কেন ভালোবাসি। লগ্ন ভরে আড়াল থেকে রেখেছি বোরা হাসি। সে যে হৃদয় কখন করলো হনন, কিছুই জানি না। আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। কে বাঁশি বাজায় রে, মন কেন না যায় রে। আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না। নাম ধরে সে ডাকে নাচে, তবু কেন মরিলাছে। নাম ধরে সে ডাকে নাচে, তবু কেন মরিলাছে। মন যেন আজ একা একা, বসে না কোনো কাছে। সে যে চুপি সারে আমায় কেন, দেখেও দেখে না। আমার প্রাণ যে মানে না, কিছুই ভালো লাগে না।